اگر دین ہے تو سب کچھ ہے اور اگر دین نہیں ہے تو کچھ بھی نہیں ہے. اور دین ایک دو عملوں کے کر لینے کا نام نہیں ہے بلکہ اپنی پوری زندگی شریعت کے مطابق سنت کے موافق بنانا یہ دین ہے. ہمارا ہر عمل اس طریقے سے کیا جائے کہ اس میں اللہ کا حکم پورا ہو رہا ہو, نبی کے طریقے پر پورا ہو رہا ہو, تب تو وہ عمل دین بنتا ہے. اور اگر اپنا جی چاہی اپنی منمانی پر عمل کیا, نہ خدا کا حکم نہ نبی کا طریقہ, جیسے جی میں آیا وہ کیا, بھائی یہ دین نہیں ہے بلکہ ڈر ہے کہیں یہ عمل قابل پکڑ نہ ہو جائے. দিনের কথাবার্তা শুনে আসতেছি যে দিনের মধ্যে আল্লাহ তাআলা কামিয়াবি রাখছেন, সফলতা রাখছেন, ইজ্জত রাখছেন, সম্মান রাখছেন, আল্লাহ পাকের রেজামন্দি রাখছেন দুনিয়া এবং আখেরাতে. এই দিনকে নিজের মধ্যে আনতে হবে এবং দিনকে শিখতে হবে আর দিন নিজের মধ্যে আনতে হবে, দিনের উপরে আমাকে চলতে হবে. যদি আমি দিন হাসিল করি তাহলে আমি দুনিয়ার কিছু না পাইলেও অনেক সব কিছু পেয়ে গেছি, আর যদি আমি দিন না পেয়ে থাকি দুনিয়া সব কিছু পেয়ে থাকলেও আমি কিছুই পাই নাই. এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, দিনকে আমার ভিতরে আনতে হবে, দিন শিখতে হবে. এই জন্য বলেন দিন শুধু একটা দুইটা আমলের নাম নয়, বরং পুরা যে আমার জিন্দগির প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার হুকুম মতো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো হয় এটাকে দিন বলে. আমি প্রত্যেকটা কাজ যখন করতেছি তো বলেন যে তখন আমি এই কথা চিন্তা করব যে এই কাজের মধ্যে আল্লাহ তাআলার কি হুকুম এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি তরিকা. যখন ওই আল্লাহ তাআলার হুকুম মতো নবীর তরিকা মতো হবে তো তখন এটা দিন হবে এবং আল্লাহ তাআলার কাছে কবুল হবে. নিজের মন মতো নিজের ইচ্ছা মতো যেরকম মনে চাইলো সেরকম করলাম, এটাকে দিন বলে না. দিন বলেই হল আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা মোতাবেক যদি মানুষ কোনো কাজ করে তো এটাকে দিন বলে. এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, যদি এরকম আমি আল্লাহ তাআলার হুকুম মতো নবীর তরিকা মতো করে থাকি আল্লাহর কাছে কবুল হবে. আর যদি এরকম হয় যে ভাই আমি নিজের মন মতো করছি, আল্লাহ তাআলার হুকুমের পরোয়া করি নাই, নবীর তরিকার পরোয়া করি নাই, তো এই আমল আল্লাহর কাছে কবুল তো হবেই না, বরং উল্টা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এটার উপরে ধরপাকড় করবে, এটার উপরে পাকড় হয়ে দিতে পারে. জেসে ওর চিজেন শিখনে সে আর মেহনত করলে সে আতি হ্যাঁ, ایسے ہی دین بھی سیکھنے سے اور محنت کرنے سے آتا ہے. اللہ نے ہمیں کراسا آسان سا راستہ مرحمت فرمایا ہے سیکھنے کا اور چلنے کا. اب ہر آدمی کا اپنا اپنا کرنا ہے, اپنا اپنا سیکھنا ہے, اور آخرت کے اندر خدا پاک سے ہاں سے لینا. اور جب سب دن ہی سیکھتے ہو, سیکھ لے مانوش کرتے پڑے, তো দিনও শিখতে হবে. সব জিনিস শিখতে হয় তো দিনও শিখতে হবে. যদি আমি দিন শিখি তাহলে দিনের উপরে চলা আমার জন্য সহজ হবে. তো দিন শেখার জন্য আল্লাহ তাআলা আমাদের কাছে আমাদের সামনে একটা সহজ রাস্তা দিয়ে দিচ্ছেন এই দাওয়াত তবলীগের মেহনত, ফলে এটার দ্বারা দিন শেখার জন্য এটা একটা সহজ রাস্তা. এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, যখন আমরা নিজে শিখব তো নিজের শিখা নিজের জন্যই হবে, নিজের নিজের উপকারের জন্যই হবে. দুনিয়া কি চিজোঁ কো শিখতে হ্যাঁ, উসকো আপনি জিন্দগিও মে লাতে হ্যাঁ, ক্যুঁকি দুনিয়া কি মোহাব্বত দুনিয়া কি কীমত হমারে দিল কে অন্দর উতরি হুই হ্যায়, উসকে লিয়ে জানো মাল লাগাতে হ্যায়, উসকে লিয়ে কুরবানি দেতে হ্যায়. দিন কি মেহনত দিন কি আজমত দিল কে অন্দর কম হ্যায়, ইস ওয়াজে উসকে লিয়ে ইসে ক্যুঁ চড়. দিন কি আজমত দিন কি ওকাত দিল কে অন্দর কম হুসকে লিয়ে মেহনত করনা মুজাহিদা করনা হমারে লিয়ে জোবর হো রাহা হ্যায়. আসল দিন হ্যায় দুনিয়া আসল নাই হ্যায়, দুনিয়া তো এক গুজরগাহ হ্যায়, গুজর রহি গুজর যাবেগি, অচ্ছো কি গুজরি বুড়ো কি গুজরি, অচ্ছো কি গুজর রহি বুড়ো কি গুজর রহি, کھائے پیے اور مر گئے. اگر اتنا ہی معاملہ ہوتا تب بھی بہت آسان تھا, لیکن اصل معاملہ آخرت کا معاملہ ہے, اصل معاملہ موت کے بعد کی زندگی کا ہے. اب اگر ہم نے اپنی اس دنیا کی زندگی خدائی حکموں کے مطابق گزاری, نبی کے طریقے پر گزاری, تو خدا پاک ہمیں دنیا میں بھی کامیاب کریں گے, اور اصل کامیابی آخرت کی کامیابی ہے. اور سب سے بڑی کامیابی یہ ہے کہ اللہ کی رضا ہمیں حاصل ہوگی, خدا پاک کا قرب ہم کو حاصل ہوگا, اللہ کا راضی ہو جانا یہ سب سے بڑی نعمت ہے, سب سے بڑی دولت ہے, اور یہی سب سے بڑی کامیابی. تو میرے محترم دوست بزرگوں بولے جا آج دنیا جنو محنت کرا ہمارے خوب سہج لگتے سے, دنیا جنو کشٹ کراؤ کشٹ منے ہوئے نا کین یہ جنو جے دنیا لابھ منافع ہمارا دیکھی اور دنیا عظمت ہمارے انتر مدے بسے آسے, دنیا بڑتو ہمارے انتر مدے بڑے بسے آسے, دنیا گروتو کے خوب بدھی یہ جنو یہ এটার জন্য মেহনত করা, এটার জন্য কষ্ট স্বীকার করা কষ্টই মনে হয় না, এটা কোনো কঠিন মনে হয় না. কিন্তু আখিরাতের আজমত আমাদের অন্তরের মধ্যে নাই, দিনের আজমত আমাদের অন্তরের মধ্যে নাই, এই জন্য দিনের জন্য দিন শেখার জন্য সামান্য কষ্ট অনেক বেশি যে কষ্ট মনে হয়, অনেক অসুবিধা অনেক বড় মনে হয়. এই জন্য মেরে মহতরাম দোস্তা বুজুর্গ দিন শেখার জন্য আমরা কষ্ট স্বীকার করতে রাজি হই না, দিনের জন্য মুজাহাদা দিনের জন্য একটু কষ্ট স্বীকার করা জানমাল খরচ করা এটার জন্য আমরা রাজি হই না. অদর্শ মেরে মহতরম দোস্তা বুজুর্গ দিনই হইল আসল জিনিস, দিনের উপরে দুনিয়া চলবে, দিনের উপরে আখেরাত চলবে. আর মেরে মহতরম দোস্ত দুনিয়াটা তো আসল নয়, দুনিয়া তো শুধু অতিক্রম করে চলে চলে গেছে, যারা আসছিল আমাদের আগে তারাও দুনিয়াকে পার করে চলে গেছে, আমরা যারা আসি আমরাও দুনিয়াকে পার করে চলে যাব, এবং আমাদের পরে যারা আসবে তারাও দুনিয়া থেকে পার করে চলে যাবে. দুনিয়াতে ভালো মানুষও দুনিয়া থেকে দুনিয়াকে পার করে চলে যায়, এবং দুনিয়াতে খারাপ মানুষও দুনিয়াকে পার করে চলে যায়। তো দুনিয়া তো কারোর জন্যই থাকবার জায়গা নয়। মেরে মহতরম দোস্তা বুজুর্গ আসল যেটা সেটা হলো আখেরাত। যদি দুনিয়াই আমাদের জিন্দগি দুনিয়াই যদি শেষ হয়ে যেত তাহলে তো খুবই সহজ বিষয় ছিল, দুনিয়াতে খাইতেছি পড়তেছি কামাইতেছি এখানেই জিন্দগি শেষ, যদি এইটুকুই হইতো তাহলে তো খুব সহজ ছিল. মেরে মহতরম দোস্ত আসলে তো এখানে শেষ নয়, আখেরাত আছে আমাদের সামনে, বলে ওইটাই ওইটাই হবে আসল জিন্দগি. এই জন্য ওইখানে যে কিনা দুনিয়াতে দিন মোতাবেক আল্লাহ তালার হুকুম নবীর তরিকা মোতাবেক দুনিয়াতে জীবন যাপন করল, সে আখেরাতের ইজ্জত সম্মান এবং আখেরাতের সমস্ত নেয়ামত পাইবে, আর সেখানে সে আরাম সুখের জিন্দগি লাভ করবে, আর সেখানে সব নিয়ামতের মধ্যে বড় নিয়ামত আল্লাহ পাকের রেজামন্দি হবে, আল্লাহ পাকের সন্তুষ্টি হবে, আল্লাহ পাক বান্দার উপরে রাজি হয়ে যান, আল্লাহ পাক বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যান, এটা সবচেয়ে বড় নিয়ামত হবে, আখেরাতে সবচেয়ে বড় নিয়ামত হবে. আর কুছ বন্দে কুছ ভাই হুয়া হ্যাঁ জিনোনে আল্লাহ কে রাস্তে মে নিকলনে কা ইরাদা কিয়া হ্যায়, আল্লাহ উনকে নিকলনে কো কবুল ফরমাওয়ে, নিকলনে কে জমানে মে بہت کوشش کی ہو کہ ہمارا کوئی وقت ضائع نہ جائے, کوئی لمحہ بیکار نہ جائے, ایک ایک منٹ بہت قیمتی ہے, اور اللہ کے راستے میں نکل کر ایک ایک عمل کی قیمت بہت بڑھ جاتی ہے. اور یہ نکلنا خالی نکلنا نہیں ہے, بلکہ یہ تو سیکھنے کے واسطے اور عادت ڈالنے کے واسطے ہے, اور سیکھنا یہی ہے کہ کیسے ہمارا ایمان مضبوط ہو, کیسے ہمارے اعمال جاندار ہوں, کیسے ہمارا اللہ کے ساتھ تعلق پیدا ہو, کیسے ہم ایک دوسرے کے حقوق کو ادا کرنے والے بنیں, یہ ساری چیزیں سیکھنی ہیں, ان کو اپنی زندگیوں میں لانا ہے. کوئی دنیاوی غرض نہ ہو, کوئی دنیاوی مفاد نہ ہو, اللہ کو راضی کرنا, خدا پاک کو خوش کرنا یہی ہمارا مقصد ہو, یہی ہماری غرض ہو, اسی کے لیے محنت کی جا رہی ہو. تو میرے محترم دوست بزرگ اخن کسو بھائی یہ پورا میدان اجتماع میدان تھے کہ انہیں کے تیار ہوئے ہیں جرا اللہ راستے جاوین, تو اللہ راستے جاوا আল্লাহর রাস্তায় যাওয়া শুধু ঘোরাফেরা করার জন্য নয়, আসলে আল্লাহর রাস্তায় যাওয়া এই দিনকে শিখবার জন্যই, দিন নিজের জিন্দগিতে আনবার জন্যই। আল্লাহর রাস্তায় বের হয়ে ইমানকে শিখব, ইমান নিজের ভিতরে আনব, এরকম ভাবে আল্লাহর রাস্তায় বের হয়ে আমালকে নিজের ভিতরে আনব, এই আল্লাহ তাআলার হুকুম মতো যে সময় কাটানোর অভ্যাস করব। আল্লাহর রাস্তার সময় বড় মূল্যবান সময়, এই সময় যেন এক মুহূর্ত বেকার নষ্ট না হয়, কারণ আল্লাহর রাস্তার এই সময়গুলা বলে এর মধ্যে যে কোনো আমল ছোট থেকে ছোট আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি মূল্য রাখে। এই জন্য কোনো মুহূর্ত কোনো অবস্থায় যেন আমাদের এই সময় বেকার নষ্ট না হয়। আল্লাহর রাস্তায় আমরা শিখবার জন্য যেতেছি, ইমান শিখব, আমাল শিখব, এগুলির অভ্যাস আমরা বানাবো, নিজের আখলাককে সুন্দর করব, আল্লাহকে রাজি করার উদ্দেশ্য করব। আর কোনো উদ্দেশ্য না থাকে, আল্লাহর সঙ্গে আমাদের তাল্লুক পয়দা হয়ে যায়, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক কেমনে পয়দা হইতে পারে, এটাকে শিখবার জন্য আল্লাহর রাস্তায় চলতেছি। আমরা কোশিশ করনি হিস কি হর ফর্জ উম্মত ইস কাম কো করনে ওয়ালা বন যাবে, হরেক কা ঈমান মজবুত হো যাবে, হরেক কে আমাল জানদার বন যাবে, ক্যোকি হর ইনসান কে সাথ দো নিসবতে লগি হুই হ্যায়, এক আল্লাহ কা বন্দা হোনে কি নিসবত, এক নবী কা উম্মতি হোনে কি নিসবত, আল্লাহ কা বন্দা হোনে কে নাতে হমে ইন আমাল কো আপনি জাত সে করনা হ্যায়, আর নবী কা উম্মতি হোনে কে নাতে হমে আপনে ভাইয়ো কো ইন আমাল পর লানে কি কোশিশ করনা হ্যায়। আব জিতনি জামাতে আল্লাহ কে রাস্তে মে যা রহি হ্যায় ও ইহি আওয়াজ লাগাবে কে ভাইয়ো হম সব আল্লাহ কে বন্দে হ্যায়, নবী কে উম্মতি হ্যায়, হমারে উপর ইহ জিম্মেদারি হ্যায়, আগর হম ইস জিম্মেদারি কো পুরা করেঙ্গে তো খুদা পাক কি মদদ শামিল হাল রয়েগি, আল্লাহ কি নুসরত হমারি সাথ হোগি, আর আগর হম ইস জিম্মেদারি কো নহি পুরা করেঙ্গে তো হম বড়ে খসারে মে বড়ে নুকসান কে অন্দর হোঙ্গে। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে ভাই, এই যে আল্লাহ রাস্তায় যাইতেছি শুধু নিজের জন্য যাইতেছি এটা নয়, অন্যান্য ভাইদেরকেও আল্লাহ রাস্তায় বের করব, তাদেরকেও এটার জন্য তৈয়ার করব যে ভাই দিন শিখি, ইমান বানাই, ইমানকে শক্তিশালী করি, তো আমার আমল জানদার হবে। তো ভাই এর জন্য সকলকে তৈয়ার করবো, অন্যকেও তৈয়ার করব, কারণ আমাদের প্রত্যেকের সঙ্গে দুইটা সম্পর্ক আমাদের আছে, এক হল আল্লাহ তাআলার সঙ্গে আমাদের সম্পর্ক, আরেক সম্পর্ক হল নবীর সঙ্গে আমাদের সম্পর্ক। আল্লাহর সঙ্গে সম্পর্ক তো হল বান্দা হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর সৃষ্টি হিসাবে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক। আর নবীর সঙ্গে সম্পর্ক হল ভাই আল্লাহ তাআলা আমাদের নবী বানাইছেন, নবী হিসাবে নবীর সঙ্গে আমাদের সম্পর্ক। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর সঙ্গে সম্পর্ক হিসাবে আমি ব্যক্তিগত জীবনে আল্লাহ তাআলার হুকুম মতো মেরে মহতরম দোস্ত আল্লাহ তাআলার বান্দিগি করব, আল্লাহ তাআলার বান্দা হয়ে থাকব। আর নবীর সঙ্গে সম্পর্কের কারণে নবী যে কাম নিয়ে আসছিলেন অন্য মানুষকে সকলকে আল্লাহ তাআলার হুকুমের উপরে আনা, আল্লাহ তাআলার বান্দিগির উপরে আনা, এটার জন্য আমি মেহনত করব। তো মেরে মহতরম দোস্ত, এই দুই সম্পর্কের কারণে এক হল আল্লাহ তাআলার বান্দা, এই হিসাবে আমি নিজে তো নিজে আমলের অভ্যাস বানাবো, নিজের ভিতরে দিন আনবো, নিজের ভিতরে ইমান আনবো, আর নবীর উম্মতি হিসাবে যে আমি অন্যের উপরে মেহনত করব, যাতে কিনা তারাও এই দিনওয়ালা হয়ে যায়, তারাও আল্লাহ রাস্তায় মেহনত করতে বলা হয়ে যায়। আর এই জিম্মেদারিকে পুরা করনে মে যে হমসে কোতাহি হইয়ে, যে হমসে গফলত হইয়ে, আল্লাহ সে উপর ইস্তিগফার করনা হ্যায়, মাফি মাঙনা হ্যায়, কে আল্লাহ হমনে ইস কাম কে করনে মে বড়ি কোতাহি কি হ্যায়, বড়ি গফলত বরতি হ্যায়, তো আপনে করম সে হমে মাফ ফরমা দে, আর মৌত তক হম সবকো ইস কাম মে লগে রহনে ওয়ালা বানা দে, আর ইস কাম কি হকীকত আর ইসকি বসীরত তো হমে নসীব ফরমা দে। তো বলেন যে ভাই আল্লাহর রাস্তায় চলতেছি, এইরকম অবস্থার মধ্যে খুব আল্লাহ তাআলার কাছে নিজের পিছনের জীবনের ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহ তাআলার কাছে মাফি মাংতে চাই, মাঙ্গা চাই, আল্লাহর কাছে মাফি চাওয়া চাই। আবার বলেন যে ভাই, যে মেহনত, যে দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদের উপরে দিয়েছিলেন, এই দায়িত্বের মধ্যে যে এই পর্যন্ত আমি এই দায়িত্ব পালনে এই মেহনত করার ব্যাপারে আমি যে দেরি করছি, ত্রুটি করছি, এটার জন্য আল্লাহ তাআলার কাছে খুব মাফি মাংতে থাকি, আল্লাহ তাআলার কাছে খুব চাইতে থাকি। তো আল্লাহ তাআলার কাছে মাফি চাওয়া, নিজের এই মেহনতের মধ্যে কমে কমজোরি এবং নিজের যে কোনো ত্রুটির জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকি, এই রাস্তায় আল্লাহ রাস্তায় চলতে চলতে আল্লাহর কাছে ইস্তেগফার করি। দিন কো মেহনত হো দাওয়াত কে জরিয়ে, আমাল কে জরিয়ে, আর রাত কো মেহনত হো দোয়া কে জরিয়ে, ইস কাম কে অন্দর ইয়েই দো চিজে হ্যায়, এক দাওয়াত এক দোয়া। দাওয়াত ক্যা হ্যায়? আল্লাহ কে বন্দো কো আল্লাহ কি তরফ বুলানা, খুদায়ে পাক কি বড়াই কো বোলনা, উসকি কুদরত কো ইতনা বোলা যায় কি হামারে দিল কে অন্দর উতর যায়। ইয়ে দাওয়াত হ্যায় আর দোয়া ক্যা হ্যায়? রাতোঁ কো উঠকর আল্লাহ কে সামনে রোনা, উসসে মাঙ্গনা, ইয়ে দোয়া হ্যায়। সওয়াল করনে কি তো মুমানিয়াত হ্যায়, লেকিন দোয়া করনে কা হমেঁ হুকম দিয়া গিয়া হ্যায় কি মুঝসে মাঙ্গো, মে তুমারি দোয়াওঁ কো কবুল করুঙ্গা। ইসলিয়ে খুব দোয়া মাঙ্গনা হ্যায় আর আপনে আপ কো দোয়া ওয়ালা বনা কর আনা হ্যায়। ইতনি হামারি দোয়া ওয়ালে হম বনতে চলে জায়েঙ্গে, ইনশাআল্লাহ দুনিয়া কে মসায়েল ভি হল হোঙ্গে আর আখিরত কা মসলা ভি হল হোগা। তো বলেন যে ভাই, আল্লাহর রাস্তায় চলতে আর দুইটা কাজ করবো, একটা হলো দিনের বেলায় মেহনত করবো দাওয়াতের, দাওয়াতের মেহনত হলো বলে যে আল্লাহর দিকে মানুষকে ডাকি, আল্লাহ তাআলার বড়াই বয়ান করি, আল্লাহ তাআলার কুদরতের কথা বলি, যে দিনের ভিতরে আল্লাহ তাআলার কুদরতের ইয়াকিন, আল্লাহ তাআলার বড়াই ইয়াকিন দিনের মধ্যে পয়দা হয়ে যায়। দিনের বেলাতে এই মেহনত করব, মানুষের ময়দানে এক একজনকে এটার জন্য তৈয়ার করব, মেরে মহতরম দোস্তা বুঝব। আর রাত্রে বেলায় দোয়ার মেহনত করব, রাত্রে বেলা দোয়া করব আল্লাহ তাআলার কাছে। দিনের বেলা দাওয়াতের মেহনত, রাত্রে হলো দোয়ার মেহনত। দোয়া বলে হলো আল্লাহ তাআলার কাছে চাওয়া, মানুষের কাছে চাইতে তো আল্লাহ তাআলা নিষেধ করে দিচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিচ্ছেন যে আমার কাছে চাও, আমি তোমাদের চাহিদাকে পূরণ করব, আমি তোমাদের দোয়াকে কবুল করব। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলার কাছে দোয়া মাগি। যদি দোয়াওয়ালা হয়ে যায়, আল্লাহর রাস্তায় চলতে চলতে এই অভ্যাস পয়দা হয়ে যায় যে ভাই আল্লাহর কাছে দোয়া করা শিখে দেয়, তো আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে দুনিয়ার সমস্যারও সমাধান করে দিবেন, আখিরাতের সমস্যারও সমাধান করে দিবেন। মাঙ্গনা ক্যা হ্যায়? মাঙ্গনা হ্যায় হিদায়ত কো। হিদায়ত ক্যা হ্যায়? এক নূর হ্যায় জো আল্লাহ মেহনত করনে ওয়ালো কে দিল কে অন্দর ডালতা হ্যায়। দুনিয়া কে অন্দর হিদায়ত মিল জায়েগি তো দুনিয়া মে ভি চমকেঙ্গে, আখিরত কে অন্দর ভি পনপেঙ্গে। আজ হম দুনিয়া কি চিজো কো মাঙতে হ্যায়, আখিরত কে আসল মাঙনে কি চিজ আল্লাহ কি রজা হ্যায়। আসল মাঙনে কি চিজ খুদা পাক কে হাত কবুলিয়ত হ্যায়, আর আসল মাঙনে কি চিজ ও হিদায়ত হ্যায়। ইসলিয়ে খুব হিদায়ত কি দোয়া মাঙে, আল্লাহ হমে ভি হিদায়ত নসীব ফরমায়ে, পুরি উম্মত কো হিদায়ত নসীব ফরমায়ে, আর পুরি ইনসানিয়ত কো পুরি ইনসানিয়ত পর আপনা ফজল ফরমায়ে, আর সবকো নজাত ওয়ালে রাস্তে পর ডাল দে, তবাহি ও বরবাদি ওয়ালে রাস্তে দে সবকি হিফাজত ফরমায়ে। তোমার যে ভাই আল্লাহ রাস্তা বেরে যে দোয়া করবো, দোয়ার মধ্যে আসল জিনিস কি? মানে আমরা দুনিয়ার জিনিসকে চাই, দুনিয়ার জিনিস তো এত আসল জিনিস নয়, আসল জিনিস হলো হেদায়ত আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া। যদি আল্লাহ তাআলা কাউকে হেদায়ত দেন, হেদায়ত এক নূর দিনের ভিতরে আল্লাহ তাআলা ঢালেন, সেই জন্য আল্লাহ তাআলার কাছে ওই হেদায়তের নূর চাওয়া, যে হেদায়ত মিললে দুনিয়াও চমকায় দেয়, আখেরাতেও চমকায় দেয় মানুষের। এই জন্য ওই হেদায়ত আল্লাহ তাআলার কাছে চাইব, নিজের জন্য সমগ্র মানব জাতির জন্য হেদায়ত চাইব আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যখন হেদায়ত দিবেন, তো মেরে মহতরম দোস্ত দুনিয়াও চমকাবে আর আখেরাতও চমকায় যাবে, দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখেরাতও সুন্দর হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়ার জিনিস যেটা সেটা হলো যে ভাই হেদায়েত চাই, আল্লাহ পাকে রেজামন্দি চাই, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয়ে যাক, ওইটা এই জিনিসগুলো আমরা আল্লাহ তাআলার কাছে চাই। আল্লাহ হাম সবকো কবুল ফরমায়ে আর মৌত তক হাম সবকো দীন কে কাম মে লাগে রহনা ওয়ালা বানাবে। দীন কা কাম করতে করতে দুনিয়া সে জানেঙ্গে তো আখিরত কে আন্দর দীনদারো কে সাথ হশর হোগা আর ও ও নিয়ামত মিলেগি জো দীনদারো কো মিলতি হ্যায়। আর সবসে বড়ি নিয়ামত জো হ্যায় ও খুদা পাক কি রজা হাসিল হোগি। ভাই মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের এই মেহনতকে কবুল ফরমান, আমাদের দিনের জন্য এই কোশিশকে কবুল ফরমান। এই মেহনত মৌত পর্যন্ত করতে থাকব, আর এই মেহনত করতে করতে দিন হাসিল করার মেহনত করতে করতে যদি মৌত এসে যায় তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দিনওয়ালাদের সঙ্গে আমাদের হাসর করবেন। আর মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, দিনওয়ালাদের উপরে যেরকম আল্লাহ তাআলা রাজি হয়ে যান, এরকম ভাবে আখিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের উপরে রাজি হয়ে যাবেন। আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করা এটা সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ কবুল করুন, মাঙ্গো আল্লাহ দরুদ শরীফ পড়ো। ভাই দরুদ শরীফ পড়ে দোয়া করে যে সবাই একটু ঠিক হয়ে বসি, খুব ধ্যান কে সাথ খুব জি লগা কর দোয়া মাঙ্গে, গফলত ওয়ালি দিল কি দোয়া খোদা কবুল নাই ফরমাতা। আর খুব ধ্যানের সঙ্গে দিল লাগায় আল্লাহ তাআলার দিকে ধ্যান করে মনোযোগের সঙ্গে দোয়া করি, কারণ অমনোযোগী দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله لا إله إلا هو الحي القيوم ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. يا أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام. يا ربنا ويا سيدنا ويا مولانا ويا غاية رغبتنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا راحم المساكين ويا أرحم الراحمين ويا أرحم الراحمين. اللهم اغفر لأمة سيدنا محمد صلى الله عليه وسلم ما تقدم من ذنبها وما تأخر وما أسرت وما أعلنت. اللهم اشرح صدورنا للإسلام. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم اجعلنا من الراشدين. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم اعف نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت. لا إله إلا الله العليم الكريم. سبحان الله رب العرش العظيم. الحمد لله رب العالمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا ضرا إلا كشفته ولا مرضا إلا شفيته ولا بلاء إلا رفعته ولا حاجة هي لك جمن إلا قضيتها يا أرحم الراحمين إليك ربي فحببنا وفي أنفسنا لك ربي فذللنا وفي أعين الناس فعظمنا ومن سيء الأخلاق فجنبنا وعلى صالح الأخلاق فقدمنا وعلى الصراط المستقيم فثبتنا وعلى الأعداء أعدائك أعداء الإسلام فانصرنا اللهم انصرنا ولا تنصر علينا وزدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وعافنا ولا توسر علينا وعافنا ولا تحرمنا وعافنا ولا تحرمنا وعافنا ولا تحرمنا وامكر لنا ولا تمكر علينا اللهم ارحمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم ارحمنا بترك المعاصي أبدا ما أبقيتنا وارحمنا أن نتكلف ما لا يعنينا وارزقنا حسن النظر فيما يرضيك عنا يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فإنك إن تكلنا إلى أنفسنا تكلنا إلى ضعف وعورة وذنب وخطية وإنا لا نثق إلا برحمتك يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم ألهمنا مراكز أمورنا وأعذنا من شرور نفوسنا يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم أقبل بقلوب المسلمين وجموعهم إلى طاعتك اللهم اجعلنا سامعين مطيعين وأولياء مخلصين ورفقاء مصاحبين اللهم اجعل نبينا لنا فرقا وحوضه لنا موردا اللهم احشرنا في زمرته واستعملنا بسنته وتوفنا على ملته واجعلنا من رفقائه مع النبيين والصديقين والشهداء والصالحين اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وهدى قيما وخلقا مستقيما اللهم إنا نسألك إيمانا لا يرتد ونعيما لا ينفد ومرافقة نبينا محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا واهد بنا اللهم اهدنا واهد بنا اللهم اهدنا واهد بنا اللهم افتح أبواب هدايتك اللهم اهد الناس جميعا اللهم اهد الناس جميعا اللهم اهد الناس جميعا اللهم إنا نسألك حبك وحب رسولك وحب من ينفعنا حبه عندك والعمل الذي يبلغنا حبك اللهم اجعل حبك أحب الأشياء إلينا واجعل خشيتك أخوف الأشياء عندنا واقطع عنا حاجات الدنيا بالشوق إلى لقائك من غير ضراء مضرة ولا فتنة مضلة وقنا السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اے اللہ ہمارے گناہوں کو معاف فرما, یا اللہ ہماری لغزشوں سے درگزر فرما, اے اللہ ہماری سیئات کو حسنات سے مبدل فرما, اے اللہ دین کی صحیح سمجھ ہم کو نصیب فرما, اے اللہ دینی تڑپ ہمارے اندر پیدا فرما, اے اللہ دین پر چلنا ہمارے لیے آسان فرما, اے اللہ بے دینی کو ختم فرما, اے اللہ بے دینی کی فضاؤں کو ختم فرما, اے اللہ دینی فضائیں عام فرما, اے اللہ ایمانی فضائیں قائم فرما, اے اللہ ایمان کی حقیقت تو ہم کو نصیب فرما, یا اللہ ایمان کا کمال ہمارے اندر پیدا فرما, اے اللہ مومنین کاملین میں ہمیں شامل فرما, یا اللہ فرض امت کو اس کام کے لیے قبول فرما, اے اللہ ذمہ داری کو پورا کرنے والا بنا دے, یا اللہ نبی پاک علیہ الصلوۃ والسلام کی حقیقی اور سچی محبت نصیب فرما دے, اے اللہ اتباع کامل کی دولت سے مالا مال فرما دے, اے اللہ نبی کے نقش قدم پر چلنا ہمارے لیے آسان فرما دے, اے اللہ غیروں کی چال چلنے دے تو ہماری حفاظت فرما دے, اے اللہ نفس شیطان کے پندے میں پھنسنے دے تو ہماری حفاظت فرما دے, یا اللہ حکموں پر چلنے والا بنا دے, یا اللہ خواہش کی رغبت دلوں میں پیدا فرما دے, یا اللہ سنتوں کا شوق ہمیں مرحمت فرما دے, اے اللہ گناہوں کی نفرت دلوں میں پیدا فرما دے, یا اللہ گناہوں سے ہماری حفاظت فرما, یا اللہ ہمیں اپنے بھلے بندوں میں شامل فرما, یا اللہ بھلائیوں کی توفیق نصیب فرما, یا اللہ برائیوں سے حفاظت فرما, یا اللہ امت کے حال پر رحم فرما, یا اللہ امت کے حال پر کرم فرما, یا اللہ تباہی والے راستے سے اور اے اللہ بربادی والے راستے سے یا اللہ ہم سب کی حفاظت فرما, اے اللہ نجات والے راستے پر تو ہمیں ڈال دے, یا اللہ نجات والے راستے پر تو ہمیں ڈال دے, یا اللہ تو ہم سب کو قبول فرما لے, یا اللہ صفات قبولیت سے آراستہ فرما دے, یا اللہ ہدایت سے ہم سب کو مالا مال فرما دے, یا اللہ قوام عالم کو ایمان سے سرفراز فرما دے, یا اللہ ہدایت عامہ کے فیصلے فرما دے, یا اللہ ارضی اور سماوی آفات سے ہماری حفاظت فرما دے, یا اللہ خیر و برکتیں اور رحمتیں شامل حال فرما دے, یا اللہ اس کام کی بصیرت ہمیں نصیب فرما دے, یا اللہ اس کے لیے جان و مال قربان کرنے والا بنا دے, اے اللہ صحیح اصول کے ساتھ کام کرنے کی توفیق نصیب فرما, اے اللہ اجتماعیت پیدا فرما, یا اللہ اجتماعیت پیدا فرما, یا اللہ دلوں کی پھٹن سے ہماری حفاظت فرما, اے اللہ گناہوں پر نظام شرمندگی نصیب فرما, یا اللہ سچی پکی توبہ کی توفیق نصیب فرما, یا اللہ جہاں جہاں یہ کام ہو رہا ہے اے اللہ اس کی پوری پوری حفاظت فرما, اے اللہ دن دگنی رات چوگنی ترقی نصیب فرما, یا اللہ جہاں جہاں رکاوٹیں ہیں یا اللہ ان رکاوٹوں کو دور فرما, اے اللہ یہ رکاوٹیں ہماری گناہوں کی وجہ سے, یا اللہ تو ہمیں معاف فرما, سچی پکی توبہ کی توفیق نصیب فرما, یا اللہ رکاوٹوں کو دور فرما, یا اللہ موانع الحجابات کو ختم فرما, یا اللہ خیر کے دروازے کشادہ فرما, یا اللہ شر کے دروازوں کو بند فرما, یا اللہ ہماری اجتماع کو قبول فرما یا اللہ, اس میں شرکت کرنے والوں کو قبول فرما یا اللہ, اس کی محنت کرنے والوں کو قبول فرما اے اللہ, اس میں کہنے سننے والوں کو قبول فرما یا اللہ, اپنی راہ میں نکلنے والوں کو قبول فرما یا اللہ, باعث خیر و برکت فرما اے اللہ, باعث رشد و ہدایت فرما یا اللہ, باعث فلاح و فلاح فرما اے اللہ, سنتوں کو زندہ فرما یا اللہ, سنتوں کو زندہ فرما اے اللہ, غیروں کے طریقوں کو ختم فرما یا اللہ, نبی کے طریقوں کو زندہ فرما اے اللہ, جتنے عربی مدارس ہیں اور اے اللہ, جتنے قرآنی مکاتب ہیں اور اے اللہ, جتنے دینی مراکز اور مساجد ہیں یا اللہ, اسلام و مسلمین کی پوری پوری حفاظت فرما اے اللہ, پوری پوری حفاظت فرما ہر قسم کی بلا اور مصیبت سے اور اے اللہ, ہر قسم کے انتشار و خلفشار سے اے اللہ, پوری پوری حفاظت فرما اے اللہ, کرم کا معاملہ فرما یا اللہ, رحم کا معاملہ فرما اے اللہ, جن بھائیوں نے ہم سے دعاؤں کے لیے کہا ہے لکھا ہے, یہ جو ہم سے دعاؤں کے متوقع ہیں یا اللہ, یہ کہنا چاہتے تھے کہ نہیں پائیں اے اللہ, سب کی جائز مرادوں کو پورا فرما اے اللہ, پریشان حال لوگوں کی پریشانیوں کو دور فرما اے اللہ, بیماروں کو شفا نصیب فرما یا اللہ, مقروضین کے قرضوں کی ادائیگی کی غیر سے صورتیں پیدا فرما اے اللہ, اطلاعات میں خوشائش پیدا فرما یا اللہ, اطلاعات میں خوشائش پیدا فرما اے اللہ, ہر قسم کی ضیق سے اور اے اللہ, ہر قسم کے وساوی سے ہماری پوری پوری حفاظت فرما یا اللہ, کرم کا معاملہ فرما یا اللہ, رحم کا معاملہ فرما یا اللہ, جہاں جہاں سے تیرے بندے یہاں آئے ہیں یا اللہ, ان کی آمد کو قبول فرما ارے اللہ, فرض امت کو, مردوں کو اور عورتوں کو اور بچوں کو یا اللہ, سب کو قبول فرما یا اللہ, سب کو قبول فرما یا اللہ, سب کو اپنی رضا نصیب فرما یا اللہ, اپنا تعلق نصیب فرما یا اللہ, اپنے سے مانگنے والا بنا دے اے اللہ, غیروں پر سے نگاہوں کو ہٹا دے یا اللہ, اپنی ذات عالی پر نگاہ کو جمانے والا بنا دے یا اللہ, پوری امت کو قبول فرما یا اللہ, پوری انسانیت پر اپنا فضل فرما یا اللہ, دارین کی عافیت نصیب فرما اے اللہ, دارین کی ذلت و رسوائی سے حفاظت فرما یا اللہ, دارین کی سرخروئی نصیب فرما یا اللہ, عفو کا عافیت کا یا اللہ, یسر کا سہولت کا اور اے اللہ, کرم کا, رحم کا معاملہ فرما یا اللہ, فضل کا معاملہ فرما اے اللہ, غیبی تائید شامل حال فرما اے اللہ, بھرپور نصرت فرما یا اللہ, بھرپور مدد فرما یا اللہ, خیر کے دروازے کشادہ فرما اے اللہ, شر کے دروازوں کو بند فرما یا اللہ, اپنے کرم سے ہماری دعاؤں کو قبول فرما ব্যবস্থা এখানে করা হয়েছে এই জন্য এখন